أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي إنا أنزلناه في ليلة القدر نشجي يامي قرآن أبترين وكريا چي مهمان نتو رجني تي وما أدراك ما ليلة القدر آر مهمان نتو رجني شمان ده تمي كي جانو ليلة القدر خير من ألف شهر মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত।